বিন লাদেনের সৈনিকেরা ওটির জেগে ফের, নীরবে আর শৈবি কত আঘাত কাফিরের, তোরা আঘাত কাফিরের। বিন লাদেনের সৈনিকেরা ওটির জেগে ফের, নীরবে আর শৈবি কত আঘাত কাফিরের, তোরা আঘাত কাফিরের। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اما بعد প্রিয় উপস্থিতি, আমরা গত পর্বে সমাপ্ত করেছিলাম বর্তমানে যিনি আল কায়েদার প্রধান ডক্টর আইমান আল জাওয়াহিরি হাফিজাউল্লাহ এর দ্বারা প্রভাবিত হয়ে শাইখ ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ এটাও বুঝতে পেরেছিলেন যে তিনি যে উদ্দেশ্যের জন্য লড়েছেন সেটাকে আন্তর্জাতিকীকরণ করা দরকার। ইনশা আল্লাহ আজকে পরবর্তী ঘটনাবলী নিয়ে আলোচনা করব এবং এটাই শাইখের জীবনী নিয়ে আলোচনার শেষ পর্ব। 1997 সালে সেই দিকে তিনি ইসলামী সংগঠনগুলোকে আল কায়েদার ছত্রছায়ায় একতাবদ্ধ করার কাজ শুরু করেন। তিনি সারা বিশ্বের মুসলিম নেতাদের একই উদ্দেশ্যের পিছনে টেনে আনার জন্য নিজের অর্থবিত্ত খ্যাতি প্রতিপত্তি সবকিছুই কাজে লাগিয়েছিলেন। স্থানীয় পর্যায়ের ইসলামী আন্দোলনগুলোর প্রতি তিনি তার সাহায্য সমর্থন জোরদার করেন। মসজিদ নির্মাণের জন্য গ্রামের ইমাম আলেমদের হাতে টাকা দেন। তালেবান সূত্রে জানা যায় যে দুবাই থেকে তিনি 3000 সেকেন্ড হ্যান্ড টয়োটা করোলা গাড়ি আমদানির ব্যবস্থা করেন। জীবিকা অর্জনের ব্যবস্থা হিসাবে এই গাড়িগুলো যুদ্ধে শহীদ তালেবানদের পরিবারের হাতে দেওয়া হয়। পরিশেষে 1998 সালের ফেব্রুয়ারি মাসে বিন লাদেন বিশ্ব জিহাদ ফ্রন্ট এর নামে ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে এক ফতোয়া জারি করেন। বিন লাদেন রহিমাহুল্লাহ আল জাওয়াহিরি হাফিজাউল্লাহ এবং পাকিস্তান ও বাংলাদেশের প্রধান প্রধান ইসলামী আন্দোলনের নেতারা ফতোয়ায় স্বাক্ষর দেন এবং গোটা অঞ্চলে ডজন খানেক সংগঠন ফতোয়া অনুমোদন করে। পাশ্চাত্য ইসলাম সম্পর্কিত এক বিশেষজ্ঞের মতে ফতোয়াটি ছিল অলঙ্কারপূর্ণ আরবি গদ্যের এক অপরূপ সুন্দর দৃষ্টান্ত, এমনকি ওটাকে অসাধারণ কাব্যিকও বলা যায়। অবশ্য এর বক্তব্য বিষয়টা মোটেও কাব্যিক ছিল না, কারণ ফতোয়ায় বলা হয়েছিল যে আমেরিকান ও তাদের মিত্রদের, এমনকি তারা যদি অসামরিক ব্যক্তিও হয় তাহলে তাদের হত্যা করা মুসলমানদের দায়িত্ব। এর অল্পদিন পরই এই সাক্ষাৎকারে বিন লাদেন বলেন যে খুব শীঘ্রই রেডিক্যাল কার্যক্রম শুরু হবে। সেটা শুরু হলো 1998 সালের 7 আগস্ট। ওই দিন সকাল 11টায় মোহাম্মদ রশিদ দাউদ আল ওয়াহাইলি নামে 22 বছরের এক সৌদি যুবক নাইরোবি শহরতলির এক হাসপাতালের নিচতলায় পুরুষদের একটি টয়লেটে দাঁড়ানো ছিল। যুবকটির মুখে দাড়ি, শীর্ণ কাঁধ, এক সেট চাবি ছিল তার হাতে এবং 3টি বুলেট। যুবকটির পরনে ছিল জিন্সের প্যান্ট, একটা সাদা রঙের কারুকাজ করা শার্ট, পায়ে মোজা ও কালো জুতা। তার পোশাকে রক্তের দাগ ছিল। হাতে যে চাবিগুলো ছিল সেগুলো একটি হালকা বাদামি রঙের টয়োটা পিকআপ ট্রাকের পিছনে দরজার চাবি। 34 মিনিট আগে গাড়িটি এক প্রোস বিস্ফোরণে উড়ে যায়। বিস্ফোরিত বোমাটি ওই গাড়ির ভিতরে রাখা ছিল। বিস্ফোরণে মার্কিন দূতাবাস, একটি অফিস ব্লক এবং একটি সেক্রেটারিয়ান কলেজ বিধ্বস্ত হয়। নিহত হয় 213 জন, আহত হয় 460 জন। প্রায় একই সময় তানজানিয়ায় মার্কিন দূতাবাসের দ্বিতীয় একটি বোমা বিস্ফোরণে নিহত হয় 11 জন। আল ওয়াহালির ট্রাকের ড্রাইভার ছিল আজাম নামে আরেক সৌদি যুবক। বিস্ফোরণে সে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। তারা দুজন টয়োটা ট্রাকটি নিয়ে সবেগে দূতাবাসে ঢুকে পড়ার সময় শাহাদাত বরণের আরবি গান গাইছিল। যদিও সে সময় তারা ভেবেছিল যে দুজন একত্রে মৃত্যুবরণ করবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয় না। চালকের আসনে বসে আজাম ড্যাশবোর্ডের সঙ্গে টেপ দিয়ে আটকানো ডেটোনেটরের বোতামে চাপ দেওয়ার সাথে সাথে বিস্ফোরণে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আল ওয়াহালি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তিনি FBI কে জানান যে 1997 সালের প্রথম ভাগে আফগানিস্তানে ট্রেনিং নেওয়ার সময় তাকে বেছে নিয়েছিলেন ওসামা বিন লাদেন। এরপর তাকে সে বছরের গরমে তালেবানদের পক্ষে লড়াই করার জন্য পাঠানো হয়। অতঃপর তাকে 1998 সালের মার্চ মাসে আল কায়েদার ইনস্ট্রাক্টরদের হাতে জিহাদের উপর বিশেষ ধরনের ট্রেনিং নিতে পাঠানো হয়। পরিশেষে এপ্রিল মাসে তাকে নাইরোবিতে মার্কিন দূতাবাসে বোমা হামলার মিশনে নিয়োগ করা হয়। আজাম ও একই পথ অনুসরণ করেছিল। আফ্রিকায় বোমাবাজির দুটো ঘটনার 13 দিন পর 75টি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার 6টি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানে। অপর ক্ষেপণাস্ত্রগুলো সুদানের একটি মেডিকেল কারখানা ধ্বংস করে দেয়। মুসলিম বিশ্ব ক্ষোভ ও ঘৃণায় ফেটে যায়। বিশ্বের রঙ্গমঞ্চে পাদপ্রদীপের আলোয় আবির্ভূত হন ওসামা বিন লাদেন। বিশ্বময় জিহাদিদের অবাধ বিচরণ, জিহাদের পদচারণা থেকে কোনো রাষ্ট্র কোনো অঞ্চলই যেন বাকি নেই, মহাপ্রক্রান্ত আমেরিকার মাটিও নয়। ইতিমধ্যে বলকান অঞ্চল থেকে আফগানিস্তান হয়ে ফিলিপিন্স পর্যন্ত বিস্তৃত হয়েছে এক নতুন ধরনের জিহাদ, বিশ্ব কঠোরপন্থী মুসলিমদের জিহাদ। সেই জিহাদের প্রাণপুরুষ আজ ওসামা বিন লাদেন। তার গুপ্ত বাহিনীর সদস্যরা ছড়িয়ে আছে বিশ্বের দেশে দেশে। জিহাদ চালানোর জন্য তারা তৎপর রয়েছে বসনিয়া, আলবেনিয়া, কাশ্মীরে। নানা ঘটনার মধ্য দিয়ে বিন লাদেন হয়ে দাঁড়িয়েছিলেন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত পুরুষ। আমেরিকার বিরুদ্ধে তিনি ঘোষণা করেছেন সর্বাত্মক যুদ্ধ। অন্যদিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হেনে লাদেনকে হত্যা করার চেষ্টা করেছে, পারেনি। এখন জীবিত হোক মৃত হোক তাকে ধরার জন্য হন্যে হয়ে উঠছে। আমেরিকা লাদেনের মাথার দাম ঘোষণা করেছে $50 লাখ, কিন্তু লাদেন যেন প্রহেলিকা, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। বিশ্বজুড়ে লাদেন বাহিনীর জিহাদি কর্মকাণ্ডের দৃষ্টান্তর অভাব নেই। 1998 সালের আগস্টে নাইরোবি ও দারুস সালামে মার্কিন দূতাবাসের বাইরে বোমা বিস্ফোরণ তার অন্যতম। এবছর প্রেসিডেন্ট ক্লিন্টনের বাংলাদেশ সফর কালে জয়পুরা গ্রাম পরিদর্শনের কর্মসূচি শেষ পর্যন্ত বাতিল করা হয়। মার্কিন গোয়েন্দা বিভাগ নাকি গোপন সূত্রে খবর পায় যে লাদেন বাহিনী চোরাগোপ্তা আঘাত হানতে পারে। কে এই ওসামা বিন লাদেন? কিভাবে কোন পটভূমি থেকে ঘটল তার উত্থান? কেমন করে বা চালিত হয় তার গুপ্ত বাহিনীর কর্মকাণ্ড? তিনি কি পথভ্রষ্ট কোন সন্ত্রাসী মাত্র, নাকি নিশির মতো ঘরে পাওয়া এক সৌদি বিলিয়নিয়ার যিনি ঐশ্বর্য ও বিলাসী জীবন ছেড়ে সুদূর আফগানিস্তানের এক গুহায় বসে জাল বুনে চলেছেন তার বিশ্ব পরিকল্পনার? ইউসেফ বাদানস্কির বিন লাদেন, দি ম্যান হু ডিক্লেয়ার্ড ওয়ার অন আমেরিকা গ্রন্থ এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অবলম্বনে এখানে পরিবেশিত হচ্ছে সেই বহুল আলোচিত মানুষটির বিচিত্র কাহিনী। প্রথম জীবন ওসামা বিন লাদেন, শীর্ণ এক হারা গড়ন, দাড়ি ভর্তি মুখমণ্ডল, বয়স 43-এর মতো। বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই মানুষটির কম্পিউটারের ওপর ভালো দখল আছে। 4 স্ত্রী ও 15টির মতো ছেলে মেয়ে, তাদের নিয়ে বসবাস করেছেন আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি গৃহ গুহায়। সেখানে ট্যাপের পানি সেই শীতের হিংস্র ছবল থেকে বাঁচবার জন্য গুহাটিকে গরম রাখার কোনো রকম ব্যবস্থা আছে মাত্র, আর সেই সঙ্গে আছে গুপ্ত হত্যা, কমান্ডো আক্রমণ ও বিমান হামলার আশঙ্কা। এগুলোর বিরুদ্ধে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় লাদেনকে। অথচ এমনই ঝুঁকিময় বিবাদ সংকুল ও অনিশ্চিত জীবন যাপন করার কথা ছিল না লাদেনের। বাবার পথ ধরে তিনি হতে পারতেন সৌদি আরবের একজন নামী নির্মাণ ঠিকাদার, হতে পারতেন একজন ধনকুবের যার ব্যাংক ব্যালেন্স থাকতো শত শত কোটি ডলারের। অথচ তিনি প্রাচুর্যের জীবন ছেড়ে বেছে নিয়েছেন এক বন্ধুর পথ। অত্যন্ত কঠিন পরিবেশে থেকে তিনি নিজেকে উৎসর্গিত করেছেন এমন এক মিশনে যার নাম তিনি দিয়েছেন জিহাদ। জিহাদের জন্য উজ্জ্বল ক্যারিয়ার ও সূক্ষ্ম স্বাচ্ছন্দ্যময় জীবন পরিত্যাগ করেছেন এমন মানুষ অবশ্য বিন লাদেন একা নন, আরো অনেকে আছেন। তাদের একজন ডক্টর আইমান আল জাওয়াহিরি হাফেজাউল্লাহ, ইনি লাদেনের দক্ষিণ হস্ত, 40-এর শেষ কোটায় বয়স, মিশরের অন্যতম শীর্ষ শিশু রোগ বিশেষজ্ঞ হতে পারতেন তিনি, কিন্তু বিপুল সম্ভাবনাময় ক্যারিয়ার ও প্রাচুর্যের জীবন ছেড়ে তিনি মিশর সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন এবং দেশ ত্যাগে বাধ্য হন। লোভনীয় পারিশ্রমিকে তাকে পশ্চিম ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলে বসবাস করতে থাকেন। লাদেন ও জাওয়াহিরি আজ পাশ্চাত্যের চোখে সবচেয়ে কুখ্যাত মুসলিম জিহাদি নেতা, তবে তারাই একমাত্র নন, এদের মতো আরো শত শত অধিনায়ক আছেন এবং তাদেরও প্রত্যেকেরই অধীনে আছে হাজার হাজার জিহাদি। এরা সবাই যুক্তরাষ্ট্র তথা গোটা পাশ্চাত্যের বিরুদ্ধে এক আপোষহীন জিহাদে লিপ্ত। 1998 সালের আগস্টে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা বিস্ফোরণ তাদের সর্বশেষ বড় ধরনের জিহাদি হামলার দৃষ্টান্ত। লক্ষণীয় ব্যাপার হলো এই নব্য র্যাডিক্যাল ইসলামী এলিটদের আবির্ভাব উন্নয়নশীল বিশ্বের সাম্প্রতিক ঘটনা। সাধারণত সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র ও বিক্ষুব্ধ অংশ থেকে সন্ত্রাসবাদী ও র্যাডিক্যালরা জন্ম নিলেও এই নেতারা এসব শ্রেণী থেকে আসেননি, এসেছেন বিত্তবান ও বিশেষ সুবিধাভোগী অংশ থেকে। এরা শুধু উচ্চ শিক্ষিতই নন, পাশ্চাত্যের মননশীলতার দ্বারাও প্রভাবিত। ইউরোপের মধ্যবিত্ত শ্রেণীর বিপ্লবী ও সন্ত্রাসবাদীদের থেকেও তারা আলাদা। ওসামা বিন লাদেন, আইমান আল জাওয়াহিরি হাফিজাউল্লাহ এবং তাদের 70 ও 80 দশকের দিশেহারা ব্যতিব্যস্ত সময়ের ফসল। বিলাসবহুল জীবন ছেড়ে তাদের জিহাদি রাজনীতি র্যাডিক্যালিজমকে আলিঙ্গন করার ব্যাপারটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনাগুলো হলো 70-এর দশকে তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে একই সঙ্গে আরব জাতি সমৃদ্ধি ও সত্তার সংকট, ইরানে ইসলামিক বিপ্লবের বিজয় এবং 80-এর দশকের আফগানিস্তানে সোভিয়েত বিরোধী সংগ্রাম। ওসামা বিন মুহাম্মদ বিন লাদেনের জন্ম সম্ভবত 1957 সালে সৌদি আরবের রিয়াদ নগরীতে। বাবা মুহাম্মদ বিন লাদেন তখন ছিলেন ছোটখাটো একজন ঠিকাদার। ভাগ্যের সন্ধানে তিনি ইয়েমান থেকে সৌদি আরবে আসেন। মুহাম্মদ বিন লাদেনের স্ত্রী ছিল বেশ কয়েকটি, সন্তান সংখ্যা 50-এরও বেশি, এদের একজন বিন লাদেন। মুহাম্মদ বিন লাদেন শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছিলেন বলে সন্তানদের শিক্ষাদানে কার্পণ্য করেননি। 60-এর দশকে তার পরিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হিজাজে চলে যায় এবং শেষ পর্যন্ত মদিনায় বসতি স্থাপন করে। ওসামা বিন লাদেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষার বেশিরভাগই পেয়েছিলেন মদিনায় ও পরবর্তীকালে জেদ্দায়। 70-এর দশকে তেল সংকটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর বিপুল অর্থ উপার্জন মুহাম্মদ বিন লাদেনের ভাগ্যের চাকা বদলে দেয়। হিজাজে উন্নয়নের জোয়ার বইতে থাকে এবং সেই সাথে ফুলে ফেঁপে উঠতে থাকে লাদেনের নির্মাণ ব্যবসা। এই নির্মাণ ব্যবসার সূত্রেই সৌদি এলিটদের সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটেছিল তার। ওসিরেই আল সৌদ পরিবারের সবচেয়ে উঁচু মহলের সঙ্গে তার বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। নির্মাণ কাজে তিনি শুধু উৎকর্ষ ও উন্নত রুচি এনে দেননি, আভিজাত্যও সৃষ্টি করেছিলেন। সেই সঙ্গে আল সৌদ পরিবারকে গোপনে কিছু সার্ভিসও দিতেন তিনি। তার মধ্যে একটি ছিল বিভিন্ন স্থানে অর্থ প্রেরণ। শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগের সুযোগে মুহাম্মদ বিন লাদেন তার ব্যবসাকে সম্প্রসারিত করে গোটা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ নির্মাণ কোম্পানিতে পরিণত করেন এবং তার নাম দেন বিন লাদেন কর্পোরেশন। আল সৌদ পরিবার লাদেনের কোম্পানিকে মক্কা ও মদিনার 2 পবিত্র মসজিদ নবরূপায়ণ ও পুনর্নির্মাণের দায়িত্ব দেন। এতে কোম্পানির মর্যাদা আরো বেড়ে যায়। 70-এর দশকে বিন লাদেন কোম্পানি উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি আরব দেশের রাস্তাঘাট, ভবন, মসজিদ, বিমানবন্দর সহ গোটা অবকাঠামো নির্মাণে জড়িত হয়ে পড়ে। ওসামা বাবার পদাঙ্ক অনুসরণ করবেন এই যেন কথায় ছিল। প্রথমে তিনি জেদ্দার হাই স্কুলে পড়াশোনা করেন, পরে সেখানকার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি ব্যবস্থাপনা ও অর্থনীতির উপর অধ্যয়ন করেন। বাবা কথা দেন ওসামাকে তার কোম্পানি পরিচালনার দায়িত্ব দেবেন। রাজদরবারের সাথে বিন লাদেনের সরাসরি যোগাযোগ আছে। সেই যোগাযোগের সুযোগে অত্যন্ত আকর্ষণীয় কন্ট্রাক্ট গুলো বাগিয়ে আনতে পারবে তার কোম্পানি। ওসামার 70-এর দশকটা আর 10টা বিত্তবান ও প্রভাবশালী সন্তানদের মতোই শুরু হয়েছিল। সৌদি আরবের কঠোর ইসলামী জীবনধারার বৃত্ত ভেঙে বেরিয়ে এসে তিনি প্রমোদ ভ্রমণে যেতেন কসমোপলিটন বৈরুতে। হাই স্কুল ও কলেজে পড়তেই তার বৈরুতে যাওয়ার অভ্যাস গড়ে উঠেছিল। বিন লাদেনের ভাবপুরুষ ভোগবিলাসের উপকরণ বেশি আকর্ষণ করতে পারেনি বিন লাদেনকে। 1973 সালের আরব ইসরায়েলি যুদ্ধের পর থেকে তার মধ্যে একটা পরিবর্তনের ধারা লক্ষ্য করা যায়। তখনও মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণে বৈরুতে যেতেন বটে, তবে ইসলাম ধর্ম ও ইসলামী আন্দোলন নিয়ে প্রচুর মাথা ঘামাতে থাকেন। ইসলামী বইপত্র পড়া তার অভ্যাসে দাঁড়িয়ে যায় এবং আলেম ওলামাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ঘটে। ওসামার জীবনে এই পরিবর্তনটা আসলে ছিল 70-এর দশকের আরব ও মধ্যপ্রাচ্যের অস্থির সময়ের প্রতিফলন। এই অস্থির সময়ে একটি ফসল ছিল র্যাডিক্যাল ইসলামী চিন্তাধারা। সে সময় রেডিকেল ভাবধারার অন্যতম পাঠ্যস্থান ছিল জেদ্দা নগরী। জেদ্দা বন্দর দিয়ে সৌদি আরবে পণ্য আনা নেওয়ার পাশাপাশি মিশর ও অন্যান্য দেশ থেকে রেডিকাল ইসলামী প্রচার পুস্তিকা ঢালাওভাবে চলে আসত। তাছাড়া জেদ্দার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেডিকাল ইসলামী বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের কর্মকাণ্ডে মুখর হয়ে উঠেছিল। বিন লাদেন সহ জেদ্দা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এই রেডিকাল ভাবধারা দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ডের সংস্পর্শে আসেন। পরবর্তী পর্যায়ে মিশর রেডিকাল আন্দোলনের জোয়ার 1979 সালে আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে ইরানের শাহের বিরুদ্ধে ইসলামী শক্তির বিজয় এবং খোদ সৌদি আরবের রেডিকাল শক্তির অভ্যুত্থান চেষ্টা কাবার মসজিদুল হারাম দখলের ঘটনা বিন লাদেনের মতো তরুণদের প্রবলভাবে আলোড়িত করে। এরপর ঘটে আফগানিস্তানের রুশ আগ্রাসন। আগ্রাসনের অল্প কিছুদিনের মধ্যে রুশ দখলদারির বিরুদ্ধে শুরু হয়ে যায় মুজাহিদ বাহিনীর তৎপরতা। আমেরিকা ও সৌদি আরব পাকিস্তানের মাধ্যমে মুজাহিদদের অস্ত্র রসদ অর্থসহ যাবতীয় সাহায্য যোগাতে থাকে। সোভিয়েত হামলার পর মুজাহিদদের পাশে দাঁড়িয়ে লড়বার জন্য প্রথম যে কয়জন আরব আফগানিস্তানে গিয়েছিল ওসামা বিন লাদেন ছিলেন তাদের অন্যতম। বলা যেতে পারে যে আফগানিস্তানে সোভিয়েত হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিন লাদেন আফগানিস্তানের পথে প্রথমে পাকিস্তানে যান। সেখানে পৌঁছে আফগান মুজাহিদদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অনৈক্য দেখে হতবাক হয়ে যান। অবশেষে নিজেই রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আত্মনিয়োগ করে আফগান যুদ্ধের জন্য লোক সংগ্রহ অভিযানে নেমে পড়েন। বিন লাদেন এ কাজের জন্য যে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন পরবর্তী কয়েক বছরে তার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর হাজার হাজার আরব যোদ্ধা আফগানিস্তানে পৌঁছে। আফগানিস্তানের অবস্থানের প্রথম দিকে শেখ আবদুল্লাহ ইউসুফ আজাম নামে এক ব্যক্তির সঙ্গে বিন লাদেনের ঘনিষ্ঠ যোগাযোগ ঘটে। ইন্টারন্যাশনাল লিজিয়ন অফ ইসলাম নামে আন্তর্জাতিক ইসলামী জিহাদের অতি দক্ষ ও জানবাজ একটি হার্ডকোর বাহিনী প্রতিষ্ঠায় আজাম ছিলেন আসল ব্যক্তি। আজাম প্রসঙ্গে এখানে দুটো কথা না বললেই নয়, কারণ প্রকৃত অর্থে এই মানুষটি ছিলেন বিন লাদেনের ভাবপুরুষ। আজামের জন্ম 1941 সালে সামাবিয়ার জেনিন শহরের কাছে এক গ্রামে। 1973 সালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্রের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। মধ্যবর্তী সময়টিতে তিনি শিক্ষকতা করেছেন, ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের সঙ্গে যুক্ত থেকেছেন। কায়রোয় থাকাকালে তিনি ইসলামী জিহাদিদের সংস্পর্শে আসেন। এ সময় বেশ কিছু ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ঘটে যারা পরবর্তীকালে আফগানিস্তানে বড় ধরনের প্রভাব রেখেছিলেন। আগস্টের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে যতদূর জানা গেছে তা হল প্রেসিডেন্ট ক্লিনটনকে 12 আগস্ট জানানো হয় যে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার সাথে বিন লাদেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং এর পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতামূলক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ 20 তারিখে এই আঘাত হানার প্রস্তাব দেয়। তারা জানতে পারে যে ওই দিন খোস্ত এলাকায় উচ্চ পর্যায়ের মুজাহিদ কমান্ডারদের সমাবেশ হওয়ার কথা। উপগ্রহ উপযোগ ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিন লাদেন ও অন্যান্যদের মধ্যকার টেলিফোন সংলাপ মনিটর করে তারা এসব জানতে পারে বলে দাবি করা হয়। অবশ্য 12 আগস্ট প্রেসিডেন্টের কাছে আক্রমণ পরিকল্পনা পেশ করার সময় সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত ছিল গোপন খবরের সত্যতা পরীক্ষা করে দেখা, কারণ 8 আগস্ট থেকে গোটা আফগানিস্তানে জিহাদি শিবিরগুলোতে অস্বাভাবিক চাঞ্চল্য ও আনাগোনা ঘটতে থাকে। 13 আগস্ট এক মার্কিন কর্মকর্তা সিএনএন কে বলেন যে 7 আগস্টের বোমা হামলার পর থেকে বিন লাদেনের ঘাঁটির লোকজনকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতে থাকে। লন্ডনের গুরুত্বপূর্ণ আরবি দৈনিক আল হায়া পাকিস্তানি নিরাপত্তা সূত্রে উদ্ধৃতি দিয়ে জানায় যে বিন লাদেনের কান্দাহার ও জালালাবাদের সদর দপ্তরে এবং পাহাড়ি প্রদেশ পাকতিয়ার সুরক্ষিত ঘাঁটিগুলোতে আরব মুজাহিদদের ঘন ঘন আনাগোনা লক্ষ্য করা যায়। এমন সম্ভাবনার কথাও বলা হয় যে খোস্তে এক বড় ধরনের সম্মেলন হতে পারে এবং বিন লাদেন তাতে উপস্থিত থাকতে পারেন। সম্ভবতই আমেরিকানরা এমন একটি সুযোগ হারাতে চায়নি। বিন লাদেনের ব্লু প্রিন্ট ওসামা বিন লাদেনের জিহাদি নেটওয়ার্ক ধ্বংস এবং তাকে হত্যা বা বন্দী করার জন্য আফগানিস্তানে চলছে মার্কিন হামলা, কিন্তু সে অভিযান শেষ পর্যন্ত যদি সফল না হয় তাহলে কি হবে? অনিবার্যভাবে ধরে নেওয়া যায় যে এর ফলে ইসলামে জিহাদিদের পাটে আঘাত নেমে আসবে, যার পরিণতিতে বিন লাদেন একজন আঞ্চলিক শক্তির নিয়ন্ত্রণায় পরিণত হতে পারেন। সেই মানুষটি তখন নিয়ন্ত্রণ করতে পারবেন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এবং বিশ্বের সিংহভাগ তেল সম্পদ। শোনা যায় বিন লাদেনের আঞ্চলিক আধিপত্যের এটাই হলো নীল নকশা। বিন লাদেনের নীল নকশা বাস্তবায়িত হলে বিশ্বে আফিমের বৃহত্তম উৎস আফগানিস্তানে ইসলামী শাসন চিরস্থায়ী রূপ নেবে। পাকিস্তানের গোড়া রক্ষণশীল জেনারেলরা ক্ষমতা দখল করবে এবং সৌদি রাজপরিবারের ভাঙ্গন লেগে দেশটি গৃহযুদ্ধে নিক্ষিপ্ত হবে। পর্যবেক্ষণ ও গোয়েন্দা মহলের ধারণা, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার হাত থেকে নিজেকে রক্ষার জন্য বিন লাদেন ভালো মতোই প্রস্তুতি নিয়ে রেখেছেন। যতই হামলা হচ্ছে ততই বিশ্বের দেশে দেশে, বিশেষ করে মুসলিম বিশ্বে এই হামলার বিরুদ্ধে ও লাদেনের পক্ষে সমর্থন বাড়ছে। সৌদি আরবেও জনমত বিন লাদেনের পক্ষে ঝুঁকছে। বিন লাদেন ও তার কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট গবেষণা করেছেন এমন এক ব্রিটিশ বিশেষজ্ঞ থমাস উইথিংটনের মতে, আমেরিকা ও ব্রিটেন যতই বিমান হামলা চালাক, বিন লাদেন ঠিকই তার নিজস্ব হিসাব কষে এগিয়ে চলেছেন। তিনি আসলে এই দুটো দেশকে রক্তাক্ত যুদ্ধে টেনে আনতে চান। সেটা সম্ভব হতে পারে যদি দেশ দুটো বিমান আক্রমণ থেকে স্থল আক্রমণের দিকে অগ্রসর হয়। সোভিয়েতের বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ যুদ্ধের অভিজ্ঞতা আছে বিন লাদেনের। সেই অভিজ্ঞতাকে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রয়োগ করে লড়াইকে প্রলম্বিত করতে পারবেন বলে তিনি আশা করেন। আফগানিস্তানের লড়াই যত প্রলম্বিত হবে, যুক্তরাষ্ট্রের সমর্থক দেশগুলোতে বিদ্রোহ ও গণবিক্ষোভ ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যখন এটি লেখা হচ্ছিল সেই সময়কার কথা বলা হচ্ছে। সর্বত্রই সরকার বিরোধী শক্তিগুলো উত্তরোত্তর অস্ত্র তুলে নেবে, আর ঠিক এটাই চাইছেন বিন লাদেন, কারণ তা হলে তার সেই আঞ্চলিক আধিপত্যের স্বপ্ন পূরণ হতে পারে। এদিক দিয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী পাকিস্তানের অবস্থা সবচেয়ে নাজুক বলে অনেকে মনে করেন। আফগানিস্তানে মার্কিন হামলা শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিভিন্ন শহরে, বিশেষ করে পেশোয়ারে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়ে গেছে। জিহাদপন্থী শক্তিগুলো সেই বিক্ষোভকে তীব্রতম অবস্থায় নিয়ে যেতে চাইবে এমন আশাই করা যেতে পারে। পাকিস্তানের সামরিক বাহিনীর অভ্যন্তরে গোড়া রক্ষণশীল অংশের মধ্যে জেনারেল মোশাররফের বিরুদ্ধে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে। এরা মোশাররফের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দেখা দেবে। কয়েকদিন আগে সেনাবাহিনীর দুজন জেনারেলকে বরখাস্ত করার ঘটনা তারই আলামত। মার্কিন বিরোধী বিক্ষোভ যদি পাকিস্তানকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়, তাহলে তার সুযোগ নিয়ে সেনাবাহিনীর জিহাদ সমর্থক অংশটির অভ্যুত্থান ঘটিয়ে বসা বিচিত্র কিছু নয়। আর এই অংশটি ক্ষমতায় আসতে পারলে তো বিন লাদেনের জন্য পরম সৌভাগ্য। পাকিস্তান তখন হবে তার দ্বিতীয় আবাসভূমি। পাকিস্তানের সামরিক বাহিনীতে বিন লাদেনের সমর্থক কম নয়, সন্দেহ নেই। তারা দীর্ঘদিন ধরে বিন লাদেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে এসেছে। পাকিস্তানের প্রতি বিন লাদেনের দৃষ্টি পড়ার একটা কারণ হতে পারে এর পারমাণবিক অস্ত্র। বিভিন্ন সময় সাক্ষাৎকারে লাদেন এই পরমাণু অস্ত্রের কথা পরোক্ষভাবে উল্লেখ করেছেন। পাকিস্তানে তালেবানি শাসন প্রতিষ্ঠিত হলে বিন লাদেন অন্তত 30টি পারমাণবিক বোমার অধিকারী হতে পারবেন, যার প্রতিটির বিধ্বংসী ক্ষমতা হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার প্রায় আড়াই গুণ বেশি। ব্যাপারটা তার জন্য কম প্রলুব্ধকর নয়। ইরান আফগানিস্তানে মার্কিন হামলায় বিরোধিতা করলেও দেশটি বিন লাদেনের আঞ্চলিক আধিপত্যের নীল নকশার অন্তর্ভুক্ত নয়। তার একটা মূল কারণ, দেশটি শিয়া মুরতাদ প্রধান, যারা ঐতিহ্যগতভাবে সুন্নি পরস্তুদের বিরোধী, আর তালেবান সরকারে এই সুন্নি পরস্তুদেরই একাধিপত্য। তবে সাবেক আফগান যুদ্ধবাজ গুলবুদ্দিন হেকমতিয়ার তেহরানের রেডিক্যাল বিরুদ্ধবাদীদের কেন্দ্রবিন্দু, তিনি লাদেনের জন্য সমর্থন গড়ে তুলতে পারেন। তাহলে সেক্ষেত্রে বিদ্রোহের আগুন দক্ষিণ ওমান উপসাগরের দিকে ছড়িয়ে পড়বে এবং সৌদি রাজবংশ হবে এর পরবর্তী টার্গেট। সৌদি সরকার বিন লাদেন বিরোধী মার্কিন হামলা সমর্থন করলেও সৌদি জনগোষ্ঠীর মধ্যে বিন লাদেনের সমর্থক কম নয়, কারণ তাদের মতে অন্যরা যা করতে পারে না বিন লাদেন তা করতে সক্ষম। 11 সেপ্টেম্বরের ঘটনার পর তাদের মধ্যে বিন লাদেনের ইমেজ আরো বেড়ে গেছে। সৌদি আরবেও জিহাদপন্থী গ্রুপের অস্তিত্ব আছে এবং তারা সে দেশে অবস্থানরত মার্কিন সৈন্যদের ওপর হামলার পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে। যদি সত্যি তা করতে পারে, তাহলে ইয়ে জাতীয় হামলার প্রতি ওলামা সম্প্রদায়ের প্রচণ্ড সমর্থন থাকবে, কারণ তাদের মতে একজন মুসলমানের বিরুদ্ধে একজন অমুসলমানের পক্ষ নেয়া ইসলামী আদর্শের পরিপন্থী। সৌদি আরবে বিন লাদেনের সমর্থক 10,000 সাবেক মুজাহিদ রয়েছে যারা আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল, তবে ক্ষমতা দখলের মতো শক্তি তাদের নেই। বিন লাদেনের জন্য এদের চেয়েও বেশি সহায়ক হবে সৌদি রাজপরিবারের ক্ষমতা দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব রাজপরিবারের শত শত শাহজাদাকে বিভিন্ন উপদলে বিভক্ত করেছে। কোনো কোনো উপদল বিন লাদেনকে রীতিমতো সমর্থন করে, তাকে গোপনে নিয়মিত অর্থ সাহায্য দেয় বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দাদের পৃষ্ঠপোষকতায় তিনি সৌদিউল আফগানিস্তানে গিয়ে সোভিয়েত বিরোধী যুদ্ধ সংগঠনে অংশ নিয়েছিলেন। সেই বিন লাদেন আমেরিকার উপর বিগড়ে যান উপসাগর যুদ্ধের সময় সৌদি আরবে মার্কিন সৈন্য মোতায়েনকে কেন্দ্র করে ইসলামের পবিত্র ভূমিতে বিধর্মী সৈন্য উপস্থিতির মতো স্পর্শকাতর ইস্যুতে তার মার্কিন বিরোধিতার প্রতি সৌদি রাজপরিবারের একাংশ, ওলামা সম্প্রদায়ের বড় অংশ ও সাধারণ জনগণের ব্যাপক সমর্থন আছে। বিন লাদেন যদি মার্কিন হামলার হাত থেকে নিজেকে রক্ষা করে আফগান যুদ্ধকে পরলম্বিত করাতে পারেন, তাহলে ভবিষ্যতে সৌদি শাসক শ্রেণীর জন্য দুশ্চিন্তার কারণ আছে। সেক্ষেত্রে বিন লাদেন অনুগতরা সৌদি সমাজের বিভিন্ন অংশের অসন্তোষকে পুঁজি করে সেদেশে বিদ্রোহ বা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এভাবে সৌদি রাজতন্ত্রকে উৎখাত করলে তো আর কথাই নেই। বিশ্বের এক চতুর্থাংশ তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বিন লাদেনের মিত্রদের, আর সম্ভবত সেই সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে যুক্তরাষ্ট্র সৌদি তেল ক্ষেত্রগুলো নিরাপদ রাখার চেষ্টায় সে দেশে মোতায়েন মার্কিন সৈন্য সংখ্যা 20,000 বাড়িয়ে তোলার পরিকল্পনা নিয়েছে। বিন লাদেনের অনুগত সৈন্যের সংখ্যা কত সঠিকভাবে জানা যায়নি, তবে আফগানিস্তানে অবস্থানরত 13টি আরব দেশের যোদ্ধা তার বাহিনীতে আছে। এছাড়া তার আল কায়দা নেটওয়ার্ক ছড়িয়ে আছে বিশ্বের দেশে দেশে। এরা তার ইসলামী বিপ্লবকে ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ। অটোমান সাম্রাজ্যের ইতিহাস একদা মুগ্ধতার সঙ্গে পাঠ করেছেন বিন লাদেন, হয়তো সেই সাম্রাজ্যই নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখেন তিনি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বইটিতে যেভাবে আছে আমরা সেভাবেই প্রকাশ করেছি, কোনো প্রকার কাটছাট করা হয়নি। শহীদ শাইখ ওসামা বিন লাদেন রহিমাউল্লাহের পরবর্তীতে যদি সম্পূর্ণ জীবনী কখনো পাই আমরা, তবে শেয়ার করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, দিনের স্বার্থে শাইখ ওসামা রহিমাউল্লাহের জীবনী আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজনদের মাঝে প্রচার করবেন। তাহলে আশা করা যায় যারা পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডায় পড়ে শাইখ ওসামা রহিমাউল্লাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা যদি তাওহীদবাদী মুসলিম হয়ে থাকে তবে তাদের সংশয় সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম পূর্ণবান মৃত ব্যক্তিরাই হচ্ছেন অনুসরণীয়, যাদেরকে উম্মা চিরদিনই মনে রাখবেন ইনশাআল্লাহ। পিতল ফর ইসলাম মিডিয়ার পরবর্তী প্রজেক্ট পেতে দাওয়া ইলাল্লাহ ফোরামের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসামা বিন লাদেন, উসামা বিন লাদেন, উসামা বিন লাদেন, উসামা বিন লাদেন, সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ।